رحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أجاء كتاب الأربعين النووية تو زبايم النووي لك كتاب تو هتر لمبر درس الله عز وجل هذا سيزم مدى إحساني قلتو إحساني ماني يعني بالي بالي قلتو قلتو قلتو مضبوط قلتو شون دوري بالي قلتو قلتو قلتو. عن أبي يعلى شداد بن أوس رضي الله عنه. شداد بن أوس رضي الله عنه صحابي نبي صلى الله عليه وسلم رقوا دوستو كوني يا ديجا ابو يالا تايف مدع على رسول الله صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم فرمى ايه ان غيره قد ان الله كتب الاحسان على كل شيء، فاذا قتلتم فاحسنوا القتله، واذا ذبحتم فاحسنوا الذبحه، وليحد احدكم شفرته وليرح ذبيحته. رواه مسلم. ان الله كتب الاحسان على كل شيء. الله يا بولا احسان گورنن زیاتیو خاموتو زیربو گوی یام منشد ودا الله کی گوجے فولوس گوجے کتاو منی فولوس فولوس گوجے لازم گوجے زیرے احسان گو نواس فولو احسان گو یان اتقان گو بالا گو سوی گو منشد ما عمل گو احسان گو تا بالا گو شوندو گو گو تو یو تو گاد احسان گو منشد ایلا تو ہاس ما احسان گو لاو دی گو احسان مانی اتقان فکا گدان ارکی شندل گدان بالای گدان یعنی احسان مانی خود فایده قتلتم فاحسن القتله تو را خریبل علی کوراز گدان سوز گدان نه کافل مسلمان لاری گدان لاری مدد تو را زگرای لی کی گدان شندل گدی زگر اتر نبی صلی الله علیه و آله کافل مسلمان جهاد من لاری گدان رد کافل ده ناک تاک کافل آت ناک خانی حتی مانا ہوئی جی خانی دا خریبا اللہ خریبا فدائی بس تا دا خریبا فدائی اللہ مجلس فدائی آدھی دن بازین کی این مثلا مانا اند اللہ مانا شکو دے قتل حکوم اشی شدیت مطابق خاضی حکوم دیئے ایتا تلو اللہ خریبا ایتا دے فانشی تاشی دے دینگو دیا انکلو دوک دیگا لما دیگا لما دیگا فانشی دون فانشی دن اللہ করে জিন্দি বছর মদ ফান জিওল দন ই নয় দেখি এহসান উড়া হতো ওইদা দেবো হাতুম ফাঁসি না দিবা আর তোমার জল গদালে সল তোর জল গদালে গরু সল খোলা বগেরা সুন্দর করে জল গান বলি হেদা হাতকুম সাফরা তাহু বলি হে দেবি হাতাহু কেন গুদি সাফরা মানি সুরি সুরি রে তোমারা তারো হাঁ দে সুন্দর গুদি তেল তেল লাগ وليضح ذبيحته ازر قدر دي بره عرم دو شندو قدي تل تل قدي سوري ده داري ازر قدر دوننا خيبو حيواني بي عرم خيبو كلا اتدا دوك فاو دو دي الله ده شكيت قدين الله مخلوق اتدا الله ده ادن ماتا الله ده بادك قدي اتدا الله ذكر قدي الله اتدا خطفوني اتدا الله ده شكيت قدي وزنم قدي جنو اتلا بوتا سوري لها ده ازر قدر ده خدوني بوتا سوري لزر قدر اندي لها خدوني দৌলে জগালা ডুব দে বন্দুক মারি মারি গেল তাই ইন দা শিখি শরীয়তর তালিমত মুখালেফ আর তো জিয়াদন হাইওয়ান কলরে এহসানীয় নগরন জগাল সম্বন্ধে অ মুসলিম মুসলিম শরীয় হন্দিল্লা আর দিন ইসলাম ইল্লা সুন্দর্য দিন দে এ দিনিয়ানের মাঝে আল্লাহ আজ্জা উজালে এহসানি করি বললো ফতি সুসলমান আমার গুটি তুই খনিকার খাম করলি তত সুন্দর করে মজবুত করে করে দেওয়া হতো বরাবর করে দেওয়া হতো এতবা গুজ সুন্দর হাঙ্গ দেওয়া দিব খনিককে খানা ফাঁকে দেওয়া মেহমান তাদের কথা খানা তাদের ফাঁকর সুন্দর করে ফাঁকা দিশাত করে দেওয়া দিই এরে জালি না করে হটল কলম মধ্যে সদর বদল খানা ফাঁকা হরে ঠিক নাই এ তাল তোর সুন্দর নদী সল তোর সুন্দর নদী কুসর সুন্দর নদী মারা দিয়ে আমি কা টিয়াল্লা বলি হটল্লা করে দেওয়া আল্লাহ মুস্তান ইন এহসানি ন ইন দিলে সরকার শ্যামা দিও এহসানি নগদ বজন কথা তোলা জগা চলতে জগাতে গলা সি বিদ্যুৎ দিয়ে হাঁ দে জগলা ইন্দিল্লা বাজ্যা লানি আল্লাহ শেখ গরিব ইন দা শিখি গুণা ইন এহসান মুখালেফ আর দিন ইসলাম বলে সুন্দর তোমরা সহ কাবাদকল দিন ইসলাম তালিমিন শিখাইলে কাবাদকল মুসলমান বলে যাইবই কাবাদকল নবুঝি কাবাদ তাদের দিকে মুসলমানকল ইতারা জালেমেন তাদের আল্লাহ আলম সাল নবীন মাহমুদ আলী সাহেব সাল্লাম।